অন্তরে তে আকা আছে মদিনা, অন্তরে তে আকা আছে মদিনা, যে থাই গেলে ঘুচবে সকল বেদনা, অন্তরে তে আঁকা আছে মদিনা, দয়াল নবী আসিল যে দিন এই ধরা, চন্দ্র তারা হেলে দুলে নবীকে সালাম জানায়, খবর পেয়ে আবু জেহেল দাসীকে আজাদ করে দেয়, তার কারণে সোমবার দিনে সেনাজাত পায়, অন্তরে তে আঁকা আছে মদিনা, যে তাই গেলে ঘুচবে সকল বেদনা, অন্তরে তে আঁকা আছে মদিনা, ধরার বুকে দয়ার নবী এতিম হয়ে আসিলে, ছয় বছর বয়স নবীজির আমা পিতাই নিলেন, আবু তালেবে আবু তালেবে কাছে নবীজি পালিত হলে, অন্তরে তে আঁকা আছে মদিনা, অন্তরে তে আঁকা আছে মদিনা, যে থাই গেলে ঘুচবে সকল বেদনা, অন্তরে তে আঁকা আছে মদিনা, দিনের তারে দাওয়াত নিয়ে গেলেন তায়েফে, তায়েফবাসী মারিল পাথর নূরের বাদনে, সোনার দেহে আজরে রক্ত ঝরে, তবু নবীজি আমার খোদার কাছে তাদের তরে দোয়া করে, দাও হিদায়াত ও গো খোদা তায়েবাসীকে, অন্তরে তে আঁকা আছে মদিনা, যে থাই গেলে ঘুচবে সকল বেদনা, অন্তরে তে আঁকা আছে মদিনা, শেষ জামানার নবী তুমি সবার নেতা, তোমার হাতে কৌসর দিলেন মহান খোদা, শেষ জামানার নবী তুমি সবার নেতা, তোমার হাতে কৌসর দিলেন মোহন খোদা, শেষ বিচারে কঠিন দিনে, শেষ বিচারে কঠিন দিনে, তুমি হবে সাহারা অন্তরেতে, আকা আছে মাদিনা, যে তাই গেলে খুঁজবে সকল বেদনা, অন্তরেতে আকা আছে মাদিনা। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে? দিল দিওয়ানা দয়ার নবীজি তোমারে, দিও দিদার ও গো নবী মরার আগে, এই দোয়াটি করি আমি বারে বারে। ফিরোজ হাসানে আশা কবে মিটবে আগে, ফিরোজ হাসানে মনের আশা মিটবে কবে, দাও না বলে দাও না বলে ও গো প্রভু আমারে, অন্তরেতে আঁকা আছে মাদিনা, অন্তরেতে আঁকা আছে মাদিনা, যে থাই গেলে ঘুচবে সকল বেদনা, অন্তরেতে আঁকা আছে মাদিনা।